বৃক্ষ নিধন আর নয় আর নয়, নদী দূষণ আর নয় আর নয়, ক্ষমতার যুদ্ধ আর নয় আর নয়, রক্তের হোলি খেলা আর নয় আর নয়, অসুস্থ রাজনীতি আর নয় আর নয়, মানুষের হাজারি আর নয় আর নয়, যে কোনো ইস্যুতে গাড়ি ভাঙচুর করায় আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয় আর নয়, যৌতুককে বলো আর নয় আর নয়, নারী নির্যাতন আর নয় আর নয়, দুর্নীতিকে বলো আর নয় আর নয়, ভোগবাদীদের বলো আর নয় আর নয়, অশ্লীলতাকে বলো আর নয় আর নয়, কৃষককে ঠকানো আর নয় আর নয়, মাদকের অভিযোগে জীবন বিনাশ কভু আর নয় আর নয়, আর নয় আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয়, হরতালকে বলো আর নয় আর নয়, বাকশালকে বলো আর নয় আর নয়, দাগাবাজদের বলো আর নয় আর নয়, ধোকাবাজদের বলো আর নয় আর নয়, ফ্যাসিবাদকে বলো আর নয় আর নয়, জ্ঞান পাপীদের বলো আর নয় আর নয়, নাস্তিকদের বলো আর নয় আর নয়, দাম্ভিকদের বলো আর নয় আর নয়, বিদেশি গোলামদের কানা মাছি খেলা দেশে আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয় আর নয়, 28 আর নয় আর নয়, 55 নাইট আর নয় আর নয়, আর একটা পিলখানা চাইনা চাইনা, সীমান্তে হত্যা আর নয় আর নয়, অস্ত্রের বাহাদুরি আর নয় আর নয়, দিল্লির দালালি আর নয় আর নয়, অর্থের কারচুপি আর নয় আর নয়, অযথা হয়রানি আর নয় আর নয়, ঘুম ঘুম অপহরণ আর নয় আর নয়, গরিবের ভাত মেরে রাজ্য প্রাসাদ গড়ায় আর নয় আর নয়, আর নয়, আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয় আর নয়, আর নয়, আর নয়।